করলেন শুরু করতে করতে, হ্যাঁ যেন আপনি আল্লাহকে দেখছেন, আর সামনে একটা মূর্তি ভেসে উঠল, বিশাল মূর্তি সাদা মতো, আর আপনি কল্পনা করতে লাগলেন আল্লাহ এরকম, হ্যাঁ আর গিয়ে সিজদা করলেন, তাহলে আসলে আপনি মূর্তি পূজক, তাই না? যেন আপনি আল্লাহকে দেখছেন বলতে আপনি সত্যি সত্যি পিসাবদের মতো আল্লাহকে দেখে ফেলেন না, এটা মুশকিল হয়ে যাবে। পিসাবে আল্লাহকে দেখতে পায়, আপনি পাবেন না, আমিও পাব না, কারণ হাদিসে বলা হয়েছে ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, মরণের আগে পর্যন্ত, মানে পরকালের আগে তোমরা আল্লাহকে দেখতে পাবে না। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে আল্লাহকে দেখেছেন কি না এ নিয়েও মতভেদ আছে। মা আয়েশা বলছেন তিনি দেখেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে নূরুন উরা, তিনি হচ্ছে আল্লাহ হচ্ছে নূর, তার চারিপাশে নূরের পর্দা, আমি তাকে কিভাবে দেখতে পারি, কোন কোন বর্ণনায় আছে তিনি দেখেছেন। কিন্তু সঠিক হচ্ছে এটাই যে আল্লাহ মহান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজেও আল্লাহকে দেখতে পাননি, মুসা নবী দেখতে চেয়েছিলেন, তাই না? মুসা নবী দেখতেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব তুমি কেমন, শখ, মনের একটা শখ। ইব্রাহিম নবী যখন চেয়েছিলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, দেখিয়ে দাও কেমন করে তুমি মুর্দাকে জিন্দা করো, একবার দেখিয়ে দাও, তো দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ। মুসা নবী যখন চাইলেন রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব কেমন, তখন কি বললেন, ইন্নাকা লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, কখনোই দেখতে পাবে না, ওয়ালাকিন নুজুর আল জবাল, তবে পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি নিজের জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখবে। যখন পাহাড়ের দিকে তাকাল ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জবাল, যখন রব তাআলা পাহাড়ে বিরাজমান হলেন, পাহাড়ে এলেন, তখন পাহাড় কি হয়ে গেল, পাহাড় পুড়ে গেল, পাহাড়ে কম্পন এলো, পাহাড়ে ভূমিকম্প এলো, আর মুসা অজ্ঞান হয়ে গেলেন। কবি নজরুল বলছেন আমি মুসা নই যে আমি তোমাকে দেখে অজ্ঞান হব, আমি তোমাকে দেখে নেব। ঠিক কবি নজরুলের কত সাহস, বলছে আমি মুসা নই যে আমি অজ্ঞান হয়ে যাব, তুমি আমাকে দেখা দাও আমি তোমাকে দেখব। রবকে দুনিয়ার বুকে দেখা যাবে না, পীর সাহেবরা দেখতে পারেন, কিন্তু আল্লাহর বান্দারা দেখতে পাবেন না। নবীরা দেখতে পাননি, মুসা নবী দেখতে পাননি, আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, তবুও তিনি দেখতে পাননি। আমরা দেখব মরণের পরে, কেয়ামতের দিনে, এবং যখন আমরা জান্নাতে যাব, জান্নাতে নানা সুখের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সুখ, সব থেকে বড় নিয়ামত হবে কি, আল্লাহর দিদার। আর সেই আল্লাহর দিদারের অপেক্ষায় আমরা আছি। যারা কাফের তারা আল্লাহর চেহারা দেখতে পাবে না, আল্লাহর চেহারা দর্শন করতে পারবে না। কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইয়াজিল্লা মাহজুবুন, কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমা ইয়াজিল্লা মাহজুবুন, তারা কিয়ামতের দিনে রবের দর্শন থেকে দূরে থাকবে, পর্দায় থাকবে, রবকে দেখতে পাবে না। আল্লাহ বলছেন উজুহুম ইয়াউমা ইয়াজিন নাযিরা ইলা রব্বিহা নাযিরা, সেদিনে বহু চেহারা হবে সতেজ, আর তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, তার মানে তারা রবের দিকে তাকিয়ে থাকবে। জান্নাতের বহু নিয়ামত, হুর থেকে নিয়ে সোনা চাঁদের ইটের দেওয়াল আর সোনার গাছ থেকে নিয়ে জান্নাতের বড় সুখ, ডালে ফল ঝুলছে, আপনি ইচ্ছা করলেন ফলটা আমি পেড়ে খাব, ইচ্ছা হতেই আপনাকে না উঠে ফলটা ছিঁড়তে হবে, মানে উঠে যেতে হবে, আর না আপনাকে ঢিল মারতে হবে, আর না আপনাকে লাঠি লাগিয়ে পারতে হবে, না গাছে চড়তে হবে, ইচ্ছা হওয়া মাত্র ওই ফলের ডাল নিয়ে আপনার সামনে এসে যাবে, কুতু ফোহা দানিয়া, আর অমনি ফলটা তুলে কেবল আপনি মুখে দিয়ে খান। পাখি গাছের ডালে বসে আছে, শখ হলো পাখির মাংস খাব, খালি মনে হওয়া মাত্রই ভোনা মাংস আপনার সামনে হাজির হয়ে গেল। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যা চাইবে মনে তাই পাবে, কিয়ামতের দিনে জান্নাতে গিয়ে মনে যা চাইবে তাই পাবে। খাও আর খেয়ে যাও, আর সঙ্গে স্ত্রী আছে, খাও আর খেয়ে যাও, আর এই জন্য বাথরুম জান্নাতে বাথরুম হবে অনেক, কারণ খাওয়া খেয়ে খেয়ে খেয়ে খেয়ে বাথরুমে যেতে যেতে খাবে তো বাথরুমে দরকার হবে, তাই না? জান্নাতে বাথরুম আসলে নাই নেই বাথরুম, কেন পোশাক পায়খানা নেই জান্নাতে, জান্নাতে থুতু নেই, অপবিত্রতা নেই, পেশাব পায়খানা নেই, অতএব জান্নাতে বাথরুমে দরকার কি আছে? তাহলে এত খাবার, এত খাবার খাবেন যাবে কোথায়? দুই ভাবে হজম হয়ে যাবে, চলে যাবে, গায়েব হয়ে যাবে। প্রথম নম্বর হলো যে ঘামের সাথে বের হয়ে যাবে, আপনার দেহের যে চামড়া হবে চামড়ার সাথে ঘাম হয়ে বেরিয়ে যাবে, আর সেই ঘামের কোন দুর্গন্ধ হবে না, আতরের সেন্ট হবে। আর দু নম্বর হল একটা ঢেকুরেন, আর ঢেকুরের সাথে আপনার খাবারগুলো বেরিয়ে যাবে, আর সেই ঢেকুরের কোন দুর্গন্ধ হবে না। খান যত পারেন খান, খাবারের দিন আজকে, আজকের আমলের দিন না, আজকে খাও, আজকে আজকে ফসল কাটার দিন, যত পারো খাও। নহর লাগানো আছে, দুধের নহর, শরাবের নহর, পানির নহর, যত খাও, যত ইচ্ছা পান করো, যত ইচ্ছা খেয়ে যাও, খালি মনে আশা হওয়া মাত্রই খেতে পাবে। এত সুখ জান্নাতে, এত সুখ জান্নাতের, জান্নাতে সুখ উপভোগ করবে। উপর থেকে, উপর থেকে আকাশবাণী হবে, হে বান্দারা তোমরা আর কিছু কি চাও, হে আমার বান্দারা তোমরা আর কিছু কি চাও। বান্দারা বলবে, আল্লাহ গো তুমি আমাদের চেহারাকে উজ্জ্বল করেছো, তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছো, তুমি আমাদেরকে এত নিয়ামত দিয়েছো, এত সম্পদ দিয়েছো, আর কি চাইতে পারি, আর তো কিছু চাওয়ার দরকার নাই। আল্লাহ বলবেন, হে বান্দারা তোমরা আর কিছু কি চাও। যখন দেখবে যে আল্লাহ তাআলার কাছে কিছু না চাইলে আল্লাহ ছাড়বেন না, তখন আল্লাহ বলবেন, হে বান্দারা তোমরা চাও আর না চাও, আমি আজকের দিনে আমার সন্তুষ্টি তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম, সুতরাং আর কোনদিন তোমাদের উপরে অসন্তুষ্ট হব না, রাগান্বিত হব না। আর এর আগে জান্নাতি এবং জাহান্নামীদের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, তাই না? এর আগে হয়ে গেছে, দেখে তাদের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। জান্নাতবাসীরা শোনো, আজ তোমাদের সামনে মৃত্যুকে জবাই করে দিলাম। এ জাহান্নামবাসীরা শোনো, আজ তোমাদের সামনে মৃত্যুকে ভেড়ার আকারে নিয়ে এসে জবাই করে দিলাম। তার মানে মৃত্যুর মৃত্যু হয়ে গেল, আর তোমাদের কোনদিন মৃত্যু হবে না। জান্নাতীরা তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকো, আর জাহান্নামীরা তোমরা চিরস্থায়ী জাহান্নামে থাকো। বড় সুখের মাঝে আল্লাহ তাআলার উপর থেকে পর্দা উন্মোচন করবেন, সব থেকে বড় নিয়ামত, পর্দা উন্মোচন করবেন আল্লাহ। জান্নাতীরা উপর দিকে তাকিয়ে দেখবে আল্লাহ তাআলার সুন্দর চেহারা, নূরের পর্দা সরে গেছে। আল্লাহর চেহারা দর্শন করার পর জান্নাতীরা আল্লাহর চেহারার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, আর জান্নাতে যত সুখ আছে সমস্ত সুখের কথা ভুলে যাবে। কত সুখ, সমস্ত কথা ভুলে যাবে, একমাত্র আল্লাহর দিদারে দর্শন তৃপ্তি তাদের মনের মধ্যে এমন স্থান পাবে যে বলা হয়েছে জান্নাতের সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহর দিদার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন আমরা আল্লাহর দিদার লাভ করতে পারি, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের সব থেকে বড় কামনা, সব থেকে বড় সুখ, সবচেয়ে বড় তৃপ্তি, সবচেয়ে বড় আশা, যেন আমরা তাকে দর্শন করতে পারি। সেই চেহারা দর্শন করলে আর আমরা কিছু চাই না, অবশ্যই চাই না, জান্নাত পেয়ে গেছি, আর জান্নাত না পেলে তো আর দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদেরকে সেই চেহারা দর্শন করতে হলে, সেই জান্নাতে যেতে হলে আমাদেরকে সেই রব সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে, এবং সঠিকভাবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঠিক ধারণা রাখতে হবে, সঠিক বিশ্বাস রাখতে হবে। এই নিয়ে বড় কথা বিস্তারিত বা বিস্তারিতভাবে আপনারা আমার ওই বইয়ে পাবেন, খবরদার ওই বইটা নিতে কেউ ভুল করবেন না। ভাইজানরা, আমরা অনেক দিকে অনেক পয়সা খরচ করি, অনেক পয়সা দান করি, যদি আপনারা তবলিগ এই বইয়ের মাধ্যমে করেন, নিজে বইটা পড়েন, আপনার ভাই বন্ধু দাদারকে পড়তে দেন, বাড়ির লোককে পড়তে দেন, ছেলেমেয়েদেরকে পড়তে দেন, বিবাহে উপহার দিন, বিবাহে অনেক সময় ঘটি বাড়ি দান করি, অনেক সময় জক স্লিপসি দান করি, কিন্তু যদি আপনি এক সেট বই কিংবা চার পাঁচটা বই উপহার দেন, তাতে আপনার ইহকালে ফায়দা হবে এবং পরকালেও ফায়দা হবে। আর এই উপহার হবে সবচেয়ে বড় উপহার, এই বই আমার বলে বলছি না, যে বই যারই বই হোক, ইসলামী বই, সঠিক বই যদি হয় সেই বই আপনি পড়ুন। আল্লাহ তাআলার প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো, আল্লাহ তাআলার প্রথম শব্দ ছিল ইকরা, পড়ো, কিন্তু আমরা সেই ইকরার জাতি হয়ে পড়া থেকে এত পিছনে যে আমরা পয়সা দিয়ে পড়তে চাই না, বিনা পয়সায় একটা বই দিলে তা পড়তে চাই না, পড়ার অবসর হয় না, অবশ্য পেপার পত্রিকা পড়তে, উপন্যাস নাটক পড়তে আমরা খুব পছন্দ করি। আপনারা শুনবেন, শুনে থাকবেন, যারা ইউরোপের লোক তারা যখন ট্রেনে কোন দূর সফরে যাতায়াত করে তারা ফালতু সময় নষ্ট করে না, ছেলে হোক অথবা মেয়ে, হাতে একটা ম্যাগাজিন আছে অথবা বই আছে, পড়ে জানলা ধারে বসল আর কিংবা সিটে বসলো, সিটে বসে এক মনে পড়তেই আছে, পড়তেই আছে, ঘন্টার পর ঘন্টা সফর করে যাচ্ছে আর পড়তেই আছে। আর আমাদের দেশের লোকেরা ট্রেনে যাবে, দূর সফরে গেলেও বড় বড় সিন দেখবে, লাল নীল বহু সবুজ অনেক কিছু দেখবে, আর সেই সাথে যদি কিছু দেখা দেখি জিনিস না থাকে তো মাঝখানে একটা কিছু দিয়ে তাস খেলবে, ক্রাম খেলবে, তবু বই পড়বে না, কোনো ম্যাগাজিন পড়বে না। তো আমাদের মতো লোকরা বোকা হয়ে থাকবো না বলে কি ইউরোপের লোকরা বোকা হয়ে থাকবে? তারা জ্ঞান বিজ্ঞানে এত উচ্চ কেন? তারা সময় নষ্ট করে না, তারা সবসময় পড়তে থাকে, পড়া পড়া পড়া, পড়ে পড়ে মানুষের জ্ঞান বৃদ্ধি হয়। আর আমরা যদি সেই পড়াকে, এই পড়াতেই পিছনে থাকি তাহলে আমাদের জ্ঞান বৃদ্ধি কোথেকে হবে? সুতরাং বই পড়ুন, বই একটা টাকা দিয়ে, পাঁচটা টাকা দিয়ে বই কিনে দুবেলা চা না খেয়ে যদি একটা বই পড়ে আপনি নিজে কিনে পড়েন এবং আপনার বন্ধুকে উপহার দেন, আপনার স্ত্রীকে পড়তে বলেন, আপনার কোনো বিয়েতে, কোনো আত্মীয় স্বজনের বিয়েতে উপহার দেন, তাহলে এটা হবে সব থেকে বড় তবলিগ। খবরদার, ভুল করবেন না এই বই পড়তে এবং পড়াতে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, বহু কথা বললাম, আর যদি কারো মনে আঘাত লেগে থাকে ক্ষমা করে দেবেন। মোহাম্মদের সাথে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হল, আবার আগামী 10-15 দিনের ভিতরে বিদায় নিয়ে চলে যাব, আবার 3-4 বছর পর জানি না আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, আমি আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করব এখান থেকে এবং সেখান থেকে। আল্লাহ তালা সকলকে সৎ পথের সন্ধান দিন, সত্য পথের পথিক বানিয়ে দিন এবং সঠিক জান্নাতের পথ যেন অবলম্বন করতে পারি। এই তরফ কামনা করে আমি আজকের বক্তব্য শেষ করছি, তারপরে হয়তো আবার প্রশ্ন উত্তরের আসরে আবার আসতে হবে, যখন সময় হবে নামাজের পর আপনারা আবার বসে যাবেন, প্রশ্ন যেভাবে বলা হয়েছে ওইভাবে করবেন। ইনশাআল্লাহ আমার ভাই আছেন, তিনি উত্তর দেবেন এবং আমি যদি পারি কোনো কোনো প্রশ্নের উত্তর দিয়ে দেব, এবং তাতেও আপনাদেরকে খুব ভালো লাগবে সঠিক কথা জানতে। আপনারা পারলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ভাই ফজল শেখ আব্দুল হামিদ মাদানি সাহেবের দু সেট বইয়ের মধ্যে এক সেট বিক্রি হয়ে গেছে, একটা সেটই আছে হালচাল ধরে বলেছেন। এখন এইটা হচ্ছে উনার আব্দুল হামিদ মারানি সাহেবের এখন 50-এর অধিক বই লেখা হয়ে গেছে, ছাপা হয়ে গেছে প্রায় 45-এর অধিক। আর একটা